বাচ্চা গঙ্গি পারে আমি বাচ্চাটাকে নিয়ে ওই বুবা কালাম গো বাচ্চাটাকে নিয়ে আমি একটা টিলার উপরে উঠে চাঁদ দেখছিলাম, হঠাৎ করে দেখতে পাই আসমানের চাঁদটা মধ্যে থেকে দুটুকরো হয়ে যায়, একটা টুকরো কোথায় যায় আমি জানি না, আর দ্বিতীয় টুকরোটা আপনার বেশ শরীরের মধ্যে এসে প্রবেশ করে হঠাৎ চিক মেরে ইমানের কালমা পড়ে আল্লাহ রাসূলের উপরে আওয়াজ দিতে আরম্ভ করে দেয়। সঙ্গে সঙ্গে আমাকে মুসলমান করে, আল্লাহর নামের ধ্বনি তুলতে আরম্ভ করে। আমার নবী বলল কাজ হয়ে গেছে, সত্যি কাজ হয়ে গেছে। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছে, বইয়ের নাম নোট করুন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরিয়া অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে মোহাম্মদ ধর্ম প্রচারের জন্য তাকে তলোয়ারের সন্ত্রাস করতে হয়নি, মোহাম্মদ ধর্ম প্রচার করতে তলোয়ার ব্যবহার করেনি। এতদিন মুসলিমরা বলতো ধর্ম নাকি মোহাম্মদের আদর্শ দ্বারা এসেছে, উই মাস্ট রিকগনাইজ, আজকে আমরাও মেনে নিলাম দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড, ইসলাম কখনোই তলোয়ার দ্বারা আসে নাই বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি। আমি আজকে সে বলছে সত্যি আমি আজ মেনে নিলাম মোহাম্মদের মুখের বাড়িতে ইসলাম প্রচার হয়েছে আর মোহাম্মদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। এই রাসূল আবু বকর সিদ্দিক পর্যন্ত ওর কথা বাদ দেন তো, আপনি চাঁদের থেকেও দেখতে সুন্দর, ও বারবার আপনার কাছে পাঙ্গা নিয়েছে আর বারবার হেরেছে, ও ঝাম জ্বলে আছে তাই আপনাকে দেখলে ও খোঁচা মারে। তাহলে এই যে ডুয়েল ক্যারেক্টার প্লে যেটা হচ্ছে, চোখ আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা, কথা বুঝতে পারছেন না, এটা রসুল পাকের জমানা থেকে হয়ে আসছে। আর রসুল পাকের জমানায় ডুয়েল ক্যারেক্টার রোল হয়েছিল কি জানেন, এই যে আমি এতক্ষণ ওয়াজ করছি, বহু মানুষ চোখ ভরা পানি নিয়ে শুনছেন, হুব্বে রাসূল তাদের জজবা এসে গেছে, খেয়াল করে তাকিয়ে আছেন ভাই জান আর কি বলে, বহু মানুষ মন দিয়ে শুনছেন, আবার অনেকের মধ্যে আছে এটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, ওটা বলা ঠিক হলো কি, কথা বুঝতে পারছেন। ডুয়েল ক্যারেক্টার প্লে অনেক আলোচনা অনেক জায়গায় হয়েছে, অনেক আলোচনা আপনারা শুনেছেন, জানেন কি সমস্যা, আমাদের নিজের দুঃখে আমরা যতটা না দুঃখ পাই অপরের সুখ দেখে আমাদের দুঃখে বুকটা ফেটে যায়, সমস্যা ওই জায়গায়। আল্লাহ রাসূল আবু বকরকে বললে, আবু বকর ও ভুল বলেনি, ও ঠিকই বলেছে, কে ঠিক বলেছে, আবু জেহেল ঠিক বলেছে, আশ্চর্য বলছে কি আমার রাসূল, আমার রাসূল বলছেন আবু জেহেল ঠিকই বলেছে ও ভুল বলেনি। বলছে হুজুর তাহলে আমি কি ভুল বললাম, হুজুর না তুমিও ঠিক বলেছো, আয় আয় একই কথা দুজন বল, একই মানুষকে দুজন দুরকম দেখছে, ভেরি ইন্টারেস্টিং জায়গা এটা, খুব মজার জায়গা, একই মানুষকে দুজন দেখছে, আবু জেহেল দেখছে আবু বকরও দেখছে, আবু বকর দেখছে চাঁদের থেকেও সুন্দর আর আবু জেহেল বলছে কালো পুচ্ছি, আমার নবী বলছে দুজনেই ঠিক বলেছে। ইয়া আল্লাহ, বলছে হুজুর এটা কি বলছেন আপনি, আমি তাহলে ভুল বলছি, হাদিস পাক মোমেনদের জন্য হাদিসটা, ان المؤمن اذا اذنب كانت متقا سوداء في قلبه فان تاب واستغفر سكل قلبه। আমার রাসূল বলছেন যে মোমেন যখন গুনাহ করে ফেলে, মোমেন যখন পাপ করে ফেলে, মোমেন যখন খাতা করে ফেলে, মোমেনের হৃদয় বাতির কাছেতে একটা কালো স্পট পড়ে, আবার গুনাহ করে হৃদয়ের মধ্যে আবার একটা স্পট পড়ে, হৃদয় মানে মন, আবার গুনাহ করে আবার একটা স্পট পড়ে, পড়তে পড়তে পড়তে পড়তে মনটা কালচে হয়, একটা কালো স্পট পড়ে যায়। ভাই সত্যি করে বলুন, খালি চোখে দেখছেন কিন্তু চোখের সামনে যদি একটা কালো স্পট আছে তার ভেতর দিয়ে আমাকে যদি দেখেন কেমন দেখবেন, কালচে দেখবেন। তো বলছে ওই মনের মধ্যে একটা কালো স্পট পড়ে গেছে, ইলেকট্রিক ওয়েল্ডিং দেখবেন যারা করে, সামনে একটা গ্লাস ধরে একটা কাঁচের মধ্যে দিয়ে দেখে, এদিকে করে না কাঁচের মধ্যে দিয়ে দেখছে, ওই কাঁচটা এত ডিপ কালো, সূর্য দেখবে সূর্য কালচে লাগবে, ডিমের মতো একটুখানি আর কালচে লাগবে, যারা দেখেছেন বুঝতে পারবে, মনটা নোংরা। ও যে দেখেছে না, ও কালো গগলস, কালো সানগ্লাস, কালো রেবেন, কালো কাঁচের মধ্যে দিয়ে অন্তরে ময়লা ও নোংরা মন নিয়ে আমাকে দেখেছি, তাই আমাকে আমি দেখেছি, আমাকে কালচে দেখেছি। আবু বকর, তোমার মনটা ট্রান্সপারেন্ট, পরিষ্কার, তুমি আমাকে আমি দেখেছি, দেখেছো আমাকে আসল রূপেই দেখেছো, বলুন না সুবহানাল্লাহ। তাই ফারসিতে একটা কথা বলা হচ্ছে, মাগরুরা বিঙ্গরে মে হালে রাম, মাগরুরা বিঙ্গরে কালেরা কালেরা বগজারে মরদে, আলিশ পেশ মরদে কামলে পালিশ। একই জগতের মধ্যে দুটো জিনিস বাস করছে, হাল আর কাল। চাচা, ও দুতলা বাড়ি হলো তোমার কবে হবে? ওর মতো আমার কি হারামের পয়সা আছে নাকি জামাই করতে হবে? এটা কোন কথা হলো? তুই তো বলতে পারতি ইনশাল্লাহ আল্লাহ দিলে আমারও হবে, আল্লাহ দিলে আমারও হবে, ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আমারও হবে। তো তুমি প্রথমে কি বললি? ওর মতো আমার হারামের পয়সা আছে নাকি? সকালবেলায় বেচারা বার হয়েছে, রাত্রে বারোটার সময় ফিরেছে, ও যখন নিজের গেঞ্জিটা গুলে নিংড়ায় ওর বুকের রক্তটা ঘাম হয়ে বার হয়েছে, তারপর বাড়ি করেছে। কি গো কথা ঠিক না ভুল বলছি? ওর কলিজার রক্ত ধুয়ে ধুয়ে আজ বাড়ি হয়েছে। আর তুমি একদম হুট করে, হ্যাঁ তো আমার হারামের পয়সা আছে নাকি যে বাড়ি করতে হবে? আমিও দেশি ছেলে, বিদেশ থেকে আসিনি, ভাষা আমাদের একই। আল্লাহ, মোটর সাইকেল নিয়ে একদম ভর করে চলে গেল পালসার গাড়ি, পড়বে না, বেলচি করে তুলতে হবে। চাচা, এই কি কথা গো, বেলচি করে তুলতে হবে? তুমি তো বলবে আল্লাহ, ছেলে পেলেরা যা চলাফেরা করছে, খোদা গো তুমি হেফাজত করো রাস্তাঘাটে, কোন মায়ের কোল যেন খালি করে দিও নি। তুমি মুরব্বী মানুষ, তোমার দোয়া করা দরকার। তুমি বলছো বেলচি করে তুলতে হবে? মেশিন খারাপ হয়ে আছে, আচ্ছা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাজি আছে, তেলাওয়াত আছে, ওই নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, কিন্তু একই নামাজ পড়ে আমার ছোট দাদু জান আশিকে রাসূল হয়েছিলেন, নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার সেজ দাদু জান সুলতানুল রুইয়া হয়েছিল, নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, একই নামাজ পড়ে আমার নজাদু সুলতানুল আরেফিন হয়েছে, একই নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার দাদু কত বলের সাদ হয়েছিল, নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আমার বড় দাদু কাইয়ুম জামান হয়েছে, যে নামাজ পড়ে আমি আপনি নামাজি হয়েছি, ওই নামাজ পড়ে আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান হয়েছে, ওই নামাজ পড়ে মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়েছে, ওই নামাজ পড়ে আব্দুল কাদেরুল জিলানি আপনার গাউসুল আজম হয়েছে, নামাজ পড়ে আমি আপনি নামাজি হলাম, একই নামাজ পড়ে প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়েছে। আজ বোঝা যাচ্ছে, একই বাগানে ঘাস কেন নয়টি হরি দশটি হরিণ, নটার পেটে গোবর তৈরি হলো, একটার পেটে কস্তুরি বা মেশকি আম্বার বিগোনাবি আতর হলো, দশটি তো ঘাস খেয়েছে, দশটার পেটে তো একই জিনিস হবে। আরো খুলে বলি, একই স্কুলে পড়ল ষাটটি ছেলে, কলেজেও গেল ষাটটি ছেলে, ডিগ্রি করলো ষাটটি ছেলে, এমএ পাস করলো ষাটটি ছেলে, হেডমাস্টার হলো তিনটি ছেলে, ষাট জনই তো এমএ করেছে, ষাট জন হেডমাস্টার হলো না কেন? কোয়ালিটিগত তফাত ছিল, প্রপার এডুকেশন পায়নি, ও পড়েছে নোট আপনার টুকলি করেছে, ও পড়েছে চুরি করেছে, ও পড়েছে মন দিয়ে পড়েনি, ও পড়ার থেকে বেশি অন্যদিকে মন দিয়েছে, পাস করেছে, কিন্তু কোয়ালিটিগত তফাত আছে। আজ আমার বুঝতে পারছেন তো আপনারা নাকি কোয়ালিটিগত তফাত আছে? কারণ আমার রাসূল বলছি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে মুদগা মানে একটা গোস্তের টুকরো আছে, ইজা সালোহাত, সেটা যখন পরিষ্কার থাকে সালোহাল জাসাদে কুল্লুহু, ফায়জা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব, ওটা যখন নোংরা হয় সবকিছু নোংরা দেখে, ওটা যখন পরিষ্কার থাকে গোটা মানুষের দৃষ্টিভঙ্গি নজর সবকিছু পরিষ্কার থাকে। আপনি আমি নামাজ পড়ছি আর আপনাকে দেখে আর একজন বলছি তাহলে করছি নামাজ পড়ছি, ও বাবারে করছি জানি মসজিদ এখানে না, এটাই তো মসজিদ নাকি, ও নামাজ পড়ছি তুই বাপরে করছিস কেন? না মানে আল্লাহকে হিদায়ত দিয়েছে দিক কন করছিস কেন? জানিস আমার মায়ের কবরের দ্বার দিয়ে গেলে বুকের মধ্যে আমার কনকন করে। ও নামাজ পড়ছে, তুই তোর মায়ের কবরের দ্বার দিয়ে যাবি, তোর বুকের মধ্যে কনকন করবে কেন? সব কথা সব জায়গায় বলা যাবে, বল না সাইডে চ বলছি। জানিস আজও নামাজ পড়ছে, আমি একটু তাস তাস খেলি জানিস, আমি একটু জোয়া টোয়া খেলি জানিস, আমি একটু ভুলভাল পথে চলি, কিন্তু আমার মা কেমন ছিল বলতো? কেউ মরলে আগে যে আমার মা কোরআন শরীফ পড়তো, গোসল দেওয়ার সময় আমার মা হাত লাগাতো। না তোর মা যে বড় আল্লাহলি ছিল, বুঝলি? আমি গুণাগার হলে ওটা আমার জননী জানিস, তাকে কিছু বললে আমার বুক ফেটে যায়, মনে হয় জীবনটা দিয়ে দিই। কি হয়েছে বলবি তো, বেশি ভূমিকা দিস। আজ নামাজ পড়ছে, কিন্তু আজ থেকে মাস ছয় আগে আমাকে এমন একটা মা তুলে নাহক করে, ওর পয়সার বল, নেতৃত্বের বল, অর্থর বল আছে বলে এমন নাহক করে আমার একটা মা তুলে গাল পেড়েছিল না? আর মায়ের কবরের ধার দিয়ে গেলে আমার বুকের মধ্যে কনকন করে আর মুখটা চোখে ভেসে ওঠে, আল্লাহ বলছে নামাজ পড়ে আমায় খুশি করতেই দিস। আর তোর নামে নালিশ করে ফাইল জমা দিয়ে রেখেছে পাশের বাড়ির লোক, দেখ যা ওর হাত ধরে আগে মাপচা, তারপর নামাজ পড়তে হয়, পাকামো হচ্ছে। আল্লাহ রসুল বলছে মানুষকে খুশি রেখে আল্লাহ নামাজ পড়ো, তুমি সেজদা দেওয়ার আগে আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ, আপনার মুখের ভাষা শুনলে লোকে জান জ্বলে যাচ্ছে। এখন বাপরে বাপ কি ব্যাপার, আগে রাখতো ভাই শোনো, আর এখন ভাষাই আলাদা। ইয়ে গরিবের বেটা যাচ্ছে, মনে মনে হচ্ছে কেমন করে ডাকছে দেখিছিস? বলছি যাচ্ছিস কেন, ডাকছি এরকম করে? তুই কি জানিস গেলে যদি কুড়িটা টাকা দেয় আমার মেয়েটার জন্য একটা আঙুর কিনে নিয়ে যাব? গরিবের বাচ্চা লাথি মারলেও যেতে হবে, কিছু করার নেই, গরিবের বাড়ি জন্মেছি তো, লাথি মারলেও যেতে হবে। যদি একশোটা টাকা দেয় একদিনের সংসার চলে যাবে আমার, জানিস? ও ডাকুক না, যাই কি হবে, কি ইজ্জত আছে, কপাল তো ফাটা, কথা বুঝতে পারছেন? যার আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? ওই লোকটাই কিন্তু আজ থেকে ছ মাস আগে, ছ বছর আগে ডেকেছিল, ভাই শোন শোন না রে, ডাক্তার চলে গেছে শোন না, ও তখন বিড়ির পেছনে চুষত, তাই নরম সুদ ছিল, আর এখন চরম সুর মানে গোল্ড প্লে গোবি কিং সাইজ এখন দেয় কি ওর, কথা বুঝতে পারছেন? আরে মনে মনে ভাবছে খোদা তুমি কে কে গদ্দা কো পয়সা দিয়া, হে আল্লাহ। হ্যাঁ একদম পালসার গাড়ি, এই চশমা লাগিয়ে চলে, টানা চশমা একদম, এদিকে পাশের পকেটে প্যান্টের পাশে পকেট থাকে না, এদিকে পাশের পকেটে একটা ফোন, এদিকে একটা ফোন, বুক পকেটে সিগারেট একদম বিদেশি কোম্পানির, বুঝলেন? চকচক করছে, একদম জগদীশপুর বাজারে যে দাঁড়িয়ে গেল, গাড়ির উপরই পায়ের উপর পাতুল দিয়েছে, বুঝলেন? যে ঠ্যাংলা আছে, দুটো স্পেশাল চা নিয়ে আয়, আমার নাম বলবি, তোর একটা আমার একটা, হ্যাঁ স্যার দাদা নিয়ে যাচ্ছে। চা নিয়ে চলে এলো, হঠাৎ ফোন এসে গেছে, এরকম উল্টানো ফোন হয় না একটা দামি ফোন, হাতে সিগারেট, হ্যালো, হ্যাঁ শিওর শিওর হয়ে যাবে কাজ, হ্যাঁ পাক্কা পাক্কা, কোনো টেনশন নেবেন না, ও কালকে আমি ওটা এ করে দিচ্ছি, পরশু দিন কমিটমেন্ট করছি ব্যাংকে, আপনি পাঠিয়ে দিন, ডিল ফাইনাল হয়ে যাবে, শিওর, হ্যাঁ পাক্কা পাক্কা, আরে কথা দিলাম কথা দিলাম, আমি নিজে যাব, আমি নিজে যাব, ডিল ফাইনাল হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, শিওর শিওর শিওর। দাদা ব্যাংকে কি ডিল হবে, বিশাল ডিল কিছু আছে নাকি? আমার জায়গাটা কোটি কোটি টাকার ব্যাপার, তুই কি বুঝবি? হ্যাঁ কাদের কি মৃত্যুক জানেন, ওদিক থেকে ওই গাড়ির ফাইন্যান্সার ফোন করে বলছে তিন মাসের কিস্তি বাকি, যেখানে পাবো গাড়ি কেড়ে লোভাবে পয়সা দিয়ে যা, কথা বুঝতে ফুটানি, কথা বুঝতে পারছো না, ফুটানি বলছে যেখানে দেখবো তোর গাড়ি কেড়ে লোভ, তুই টাকা দে, তিন মাসের কিস্তি বাকি তোর, বলছে ব্যাংকের ডিল আছে কোটি কোটি টাকার ব্যাপার, ঠপ মারার জায়গা পাইনে। খারাপ লাগলো নাকি শুনতে? নামাজ পড়ে রোজা রেখে কিচ্ছু হবে না, টেনে টেনে মসজিদে নিয়ে যেও লাভ হবে না। ওই জন্য প্রথম কাজ হচ্ছে লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, কিতাবে আসে যতক্ষণ পর্যন্ত হুজুরে কালব না আসছে আপনার ইবাদত কিন্তু কবুল হতে পারে না। এই হুজুরে কালব এক কথাই ইসলাহে কালব আত্মশুদ্ধি। আগে আমি মানুষটা ভালো হব, কারো মেরে নেবো না, কেড়ে নেবো না, প্রিভিয়াস যেসব ধার দিলা আছে আমি মিটাবো এমন কথা বলবো না। মানুষের মনে ব্যথা লাগে, কষ্ট লাগে, আমি বলছি বলে দুঃখ নেবেন না। আমার রাসূলের একটা হাদিস শুনিয়ে দিই, বিশাল বড় হাদিস বুঝলেন, বিদ্যা দেখে লাভ না। এখানে কি বলছে জানো, আমানত মাগনামান, আমানতের সম্পদকে বাপের সম্পত্তি বলে ভোগ করবে। নামাজ রোজা তো দূরের কথা, নবীজি বলছে কিয়ামত এসে যাবে মা বাপকে অবজ্ঞা করা হবে, বন্ধুর কথার প্রাধান্য দেওয়া হবে, মাকে ছোট করা হবে, বাপকে ছোট করা হবে। ওয়া তারজুল ইমরাতাহু, দুনিয়ার ছেলেগুলো যখন মেয়েদের গোলামি করতে আরম্ভ করে দেবে, বইয়ের থেকে বড় পীর সাহেব আছে কি? তার জন্য আমার রাসূল এক সময় বড় দুঃখের সাথে বলেন, কামিন কায়েমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কামিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন রোজাদার আছে, সারা জীবন রোজা রেখেছে, আমি মোহাম্মদ বলছি ওর রোজা হয় নাই, শুকিয়ে পেটে পাথর বাঁধা সার হয়েছে। ওয়া কামিন কায়েমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু, দুনিয়ার জমিনে বহু এমন নামাজি আছে, নামাজ তার হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে পা ফুলানো তার সার হয়। কেন হয় বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? দুনিয়া ছোট ছোট জিনিস, নামাজ আছে, রোজা আছে, লোভ আর সামলাতে পারে না। কুরবানির বকরার সময় বকরা বোঝেন তো নাকি, সব ভাগা ফেলা আছে, বলে যে যারা একটা করে নিয়ে নাও, বলে তো নাকি গো, ব্যাগ দিয়ে বলছি কই ওই কি খারাপ কি দোষ করলো ওইটা দিয়ে কেন বলছেন? না ওইটা একটু দেখতেই বড় তো, তাই আল্লাহ একবার কচু হবে, বুঝতে পারছেন? মেশিন গন্ডগোল হয়ে আছে, এটাকে পরিষ্কার করতে গেলে কি দরকার? যোগ্য অভিভাবক, যোগ্য টিচারের কাছে যান, যোগ্য উস্তাদের কাছে আপনি চলে যান, শিক্ষা অর্জন করুন, সঙ্গে সঙ্গে আপনাকে বুঝিয়ে দেবে, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করেছে তারা, মাসরুন জিকির, হ্যাঁ মাসরুন জিকির, কিংবা মাসরুন জিকির কিভাবে করতে হয় তারা করেছে। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পড়ে জাকিরিন হয়ে গেলাম, আর ওই জিকির করে আর একজন কিন্তু আল্লাহর ওলি হয়ে গেল। এর ভেতরে ঢুকলে না অনেক দূরে চলে যাবে। সার কথায় আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের নামাজ রোজা হজ যাকাতের সাথে সাথে আমাদের কিছু ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস দরকার আছে। আগে আপনি মানুষটা ভালো হন, তারপরে ইবাদতটা করুন, নাহলে ইবাদত আতর পাতর এক করে দেবেন। আমার ওয়াজের মূল বিষয় প্রথম থেকে এখন পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি? আপনি নামাজ পড়বেন মসজিদে লম্বা হয়ে শুয়ে পড়বেন না, ও নামাজ হবে না। নামাজ পড়বেন, রাসূলের কথা শুনবেন, আল্লাহ রাসূল বলছে লা তাজালুল মাসাজিদ মাসাকিনাকুম আও মুবিতান, এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মসজিদ গুলো কি মাথা গুজার আর রাত থাকার জায়গা করো না, আমি মোহাম্মদ বারণ করছি। তোমাদের মসজিদ গুলো কি মাথা গুজার আর রাত থাকার জায়গা করো না, আমি মোহাম্মদ বারণ করছি। হাদিস পাক, নামাজ পড়বো মসজিদে শুয়ে পড়বো, নামাজ পড়বো মসজিদেই খাবো, হোস্টেল করে ফেলবো, গেস্ট হাউস করে ফেলবো, না নামাজ, নামাজের জন্য মসজিদ, আল্লাহকে সিজদার জন্য মসজিদ। তার জন্য আমাদের ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন আছে। যাই হোক আমার ভাইরা, সাথে সাথে আপনার এটাও প্রয়োজন, আপনার খুরাক কি পেটে যাচ্ছে, কতটা ভরসা আপনি তার উপর করতে পেরেছেন? সুদীপ্ত সেনের থেকে বেশি ভরসা করেন তো, কথা বুঝতে পারছেন? সুদীপ্ত সেনের নাম শুনেছেন আপনারা? কে? শাহজাদা সর্বনাশ করেছে, হে আল্লাহ। কেউ কি জড়িয়েছেন না কেন মধ্যে? শুনতে পেয়ে গেছেন? ঠিক হয়েছে, টাকা ডুবেছে তো, ঠিক হয়েছে। ইওয়াজ করলে দেখে যাবে বলে হুজুর ঠিক হয়েছে, তার মানে চার লাখ টাকা ডুবে গেছে আর আপনি বলছেন ঠিক হয়েছে, বেশ হয়েছে, তুমি দিলে কেন? কথা বুঝতে পারছেন না? আমাকে আপনার কদের আগে এই এবিপি আনন্দ ধরেছে বুঝলেন, বলছে আপনাদের সংবিধান আছে ধর্মীয় সংবিধানের মধ্যে তো ইন্টারেস্ট নেওয়া চলে না। অথচ একজন ইমাম, আমি নাম নিচ্ছি না, একজন ইমাম তিনি বলছেন যে সমস্ত মুসলমান যেন যথাযথ টাকা পয়সা ফিরে পায়, তাদের চোখের পানি মোছানো হয়। আপনি কি বলছেন? আমি যে বলেছে তাকে জিজ্ঞাসা করুন। তবে আমার ওপিনিয়ন হচ্ছে এটাই যে যাদের ইন্টারেস্ট নেওয়া চলে, যারা ইন্টারেস্টের জন্য টাকা দিয়েছে, অবিলম্বে তাদের চোখের পানি মোছানো হোক, অবশ্যই মোছানো হোক। আর যারা মূল কালপিট, সে যেই হোক, নেতা হোক, লিডার হোক, যেই থাক, তাদের যথাযথ শাস্তির প্রয়োজন আছে, কারণ সাধারণ মানুষকে তারা কাঁদিয়েছে। বাকি রইল আমাকে জিজ্ঞাসা করছেন আমার ধর্মীয় সংবিধান, সেদিক দিয়ে বলবো মুসলিমদের এতে কাঁদার কিছু নাই। বুঝছেন, অনেকে মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিল, তখন আমি বললাম যে পৃথিবীতে তার বউয়ের পেটে মেয়ে দিয়েছিল, যে পৃথিবীতে তাকে মেয়ের বাপ বানিয়েছিল, যে দুনিয়ার বুকে মেয়ে পাঠালো, সেই মেয়ের আয় বৎসরের খাদ্য ভাণ্ডার তার মায়ের বুকেতে আল্লাহ মজুদ করে দিলেন, তার বিয়ের ব্যবস্থা কি আল্লাহ করে দিতে পারেন না? তুমি আল্লাহর উপর ভরসা না করে 2 লাখকে 4 লাখ করে মেয়ের বিয়ে দেবে বলে সুদীপ্ত সেনের উপর ভরসা করলে কুড়া গেলে, কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ তোমার মেয়ে দিলে তার উপর তুমি ভরসা করলে না, তোমার তো নিয়ে চলে না সুদীপ্ত সেনের উপর। অতএব যখন খুব বাড় বেড়েছে তখন টর্নেডো হয়েছে, যখন খুব বাড় বেড়েছে তখন এখন এসব ওয়াচ করে ডেঞ্জারাস ব্যাপার, জানেন তো, লোক রেগে যাবে, কিন্তু রাগলে কি হবে, কাউকে কিছু বলতেও পারবে না, বলবে ঠিকই তো বলেছে, তুই শুনতে হবে কেন, কথা বুঝতে পারছি, রেগেও কোন লাভ নেই, চুপ খামোশ হয়ে যেত, দেখছো কেউ কাটার ভাই মনে ছেটে দিচ্ছে ভাইজান, কিছু করার নেই, তুমি খাবে কেন, বুঝতে পেরেছো? আমি যেটা বলছিলাম কি সর্বনাশ, আল্লাহ দুনিয়া হিসাবে যে মেয়ে পাঠালেন, আর সে আপনার সেই মেয়ের উপর, মেয়ে যে পাঠালো আপনাদের স্ত্রীর সিনার মধ্যে তার 2.5 বছরের খাদ্য ভাণ্ডার রেশন মজুদ করে দিতে পারে, আর সেই আল্লাহ আপনার মেয়েটার কি বিয়ের ব্যবস্থা করে দিতে পারে না? তো ভরসা তো আমরা প্রথমেই করি আল্লাহর উপর। তো যখনই আমাদের খুব ভরসা আল্লাহর উপর কমে গেছে তখনই টর্নেডো এসেছে, যখন ভরসা কমে গেছে তখন আমেরিকায় হারিকেন এসেছে, যখন ভরসা কমে গেছে তখন আগ্নেয়গিরি ফেটেছে, লাভা এসেছে, যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই সুনামি হয়েছে, যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই আয়লা হয়েছে, যখন আল্লাহর প্রতি ভরসা কমে গেছে তখনই সিডর এসেছে, এখন আল্লাহর প্রতি ভরসা কমে সুদীপ সেনের উপর ভরসা হয়েছে, তাই আমাদের উপরে সারদায় আছড়ে পড়েছে, কথা বুঝতে পারছেন? তাহলে আসল টাকাটা কি হবে? ওটা জরিমানা গেছে, ওটা ফাইন, কথা বুঝতে পারছেন? কোন আশায় আমরা দেব, হারামের পয়সা নাকি? যে টাকাটা ওইভাবে ইনভেস্ট করেছেন সেই টাকাটায় আপনি ল্যান্ড কিনে রাখতে পারতেন না? না, টুকটুক টুকটুক করে দেওয়া হয়েছে, তো টুকটুক করে তুমি নিজের উপর ভরসা না করে আরেকজনের উপর করলে কি করে? তুমি যখন দেখছো নিজের কাছে থাকলে খরচা হয়ে যাবে, তো তুমি সেই টাকাটা ব্যাংকে টুকটুক করে তুমি জমাতে পারলে না, ডেডি অ্যাকাউন্টে তুমি জমাতে পারলে না, আর জমাতে গেলে কোথায়? সুদীপ্ত সেনের সারদায়, রোজ ভ্যালিতে, এখানে ওখানে, আর লাস্টে কি হলো? মাথায় পা দিয়ে ডুবিয়ে দিয়েছে একদম, তারা না রে। আমার কথা খারাপ লাগছে নাকি ভাই? বুঝতে পারছি। যাই হোক, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ আকবার বলে কচু হবে। আল্লাহ বলছে তুমি আমার বিধানকে মেনে চলবে না, অথচ তুমি নামাজ পড়ে আমাকে কি খুশি করতে চাও? ছোট্ট শুধু একটুখানি বলে দিই, আল্লাহ রাসূল দুনিয়ার পাকিস্তানে এক জায়গাতে আছেন, আর কম্বাক্তা বুঝে এনেছে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করে বলে কিনা, মোহাম্মদ আজ আমি তোমার খোদাকে মেনে নিলাম। কি বলছে? আপনার বিরক্ত লাগছে না? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ ঘরের মধ্যে আছেন, আবু জেহেল কোথা থেকে এসে বলছে মোহাম্মদ আজ আমি তোমার ধর্ম মেনে নিলাম। কাকে বলছে? আল্লাহ রাসূলকে বলছে, তোমার ধর্ম আজ আমি মেনে নিলাম। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলছে কি সেটাও ওর ব্যাপার আছে। আবু জেহেল বুঝতে পেরেছে, আবু জেহেল বলছে মোহাম্মদ আজ আমি তোমার ধর্ম মেনে নিলাম। আমার নবীজি বলছে আলহামদুলিল্লাহ, বলছে আমি তোমার আল্লাহকেও মেনে নিলাম। বাপরে, কার মুখে কি কথা বেরোচ্ছিল? বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তোমার আল্লাহকে সিজদা করব, কোথায় আছে চলো। নরম মনের মানুষ আমার রাসূল বললেন ঠিক আছে আগে তো তওবা পড়ো। আমার রাসূল পড়ালেন লা ইলাহা কালমা শরীফ পড়ো, আমার রাসূল পড়ালেন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ইলাহ মাবুদ নেই। যখন বলছে আল্লাহই তো নেই, তুমি বললে মেনে নিলাম, বলছে তুমি বলছো আল্লাহ আছে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ইলাহ নেই, তো আল্লাহই বা আছে সেই বা কোথায়, একটু দেখাও দেখে নেই। উনি সর্বনাশ, বলছে আমার আল্লাহকে দেখা যায় না, বলছে তোমার আল্লাহকে দেখা যায় না তাহলে বিশ্বাস করবো কি করে, তোমার আল্লাহ আছে আগে দেখাও তবে বিশ্বাস করবো, আর যদি না দেখাও বিশ্বাস করবো না, তুমি বিশ্বাস করতে হবে না। বলছে অর্থ সোজা নয়, হয় তোমার খোদা দেখাও নাহলে তুমি যদি না দেখাতে পারো আমার খোদাকে দেখতে হবে, চলো তোমার খোদাকে দেখাও আমি সিজদা করব, আর যদি না দেখাতে পারো আমার খোদা লাত উজ্জাত হাবল মানাত আমার খোদাকে তোমায় সিজদা দিতে হবে চলো। কি ফ্যাসাদ বলেন তো, আমার রাসূল জিন্দুরি আর বাদশা চুপ করে আছেন, আমার খোদাকে তুমি দেখতে পাবে না, বলছে তা আমারটা দেখবে চলো, কেন দেখতে পাবো না, তুই বলছো আছে দেখাতে দোষ কোথায়, বলছে আপনি তো দূরের কথা আমার আল্লাহকে মুসা কালিমুল্লাহ আল্লাহ নবী হয়েও দেখতে পাইনি, আপনি কোথা থেকে দেখবেন, মুসা নবী দেখতে পেয়েছিল দেখতে পাইনি, পায়ে হেঁটে তুর পাহাড়ে গেছিল মুসা কালিমুল্লাহ, পায়ে হেঁটে তুর পাহাড়ে যে বলে রব্বে আরেনি আনজুরা ইলাইকা কোরআন, এ রব তুমি হিজাব হটাও পর্দা হটাও আল্লাহ তোমার পর্দা সরাও আমি মুসা তোমাকে দেখতে চাই, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে দেইলাম তারানি মুসা তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, আল্লাহ কেন দেখতে পাবো না তোমায় কে দেখবে তাহলে, আমার আল্লাহ বলে মুসা শুন না তেরে আঁখ দেখে না চশমে আম্বিয়া দেখে, না তেরে আঁখ দেখে না চশমে দেখে মুঝে দেখে তো মুসা সিফ নিগাহে মোহাম্মদ মুস্তফা দেখে, তোমার চোখে নয় একমাত্র আমার মোহাম্মদের দুটো চোখ আমাকে দেখবে, ইয়া আল্লাহ ইয়া মুস্তফা কোন হ্যায় হাবিব হ্যায় মেরা আমার দোস্ত, ইয়া আল্লাহ ক্যা হাবিব রসুল নেহি, হ্যাঁ বিলকুল রসুল হ্যায়, ইয়া আল্লাহ মাই কলিম হু মাই কা রাসূল নাহি, আর তুম ভি রাসূল হো, ইয়া আল্লাহ হাবিব দেখতে পাবি আর আমি দেখতে পাবো না কেন, বেশি তর্ক করবে না, আল্লাহ তাআলা দেখলো তুর পাহাড়ের একটা কোন ধ্বংস হয়ে গেল, মুসা নবী বেহোশ হয়ে গেল, রহমতের বন্ধু মুখে এসে বলল তাকে বলে ইয়া আল্লাহ তেরা দিদার মিলে ইয়া না মিলে কম সে কম তেরে হাবিব কা দিদার দে বলুন না, সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু খোদা দেখা হলো না, বুঝে মুসা আল্লাহ নবী হয়ে দেখতে পেল না, তুমি কোথা থেকে দেখবে, বুঝে না তুমি দেখাও আমার রাসূল দেখেছিলেন অবশ্য আল্লাহকে, আর ওভাবে নয় মুসা কালিমুল্লাহ পায়েতে তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চায়, ওয়ায়ানামু আলা ফিরাশি হাবিবি হাজ ইব্রাহিম, আমার রাসূল আরামের বিছানায় ঘুমোচ্ছে খোদা আল্লাহ বলছে জিব্রাইল যাও মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বলে আমি আমার দোস্ত মুহাম্মদকে দেখতে চাই, বলুন না সুবহানাল্লাহ, গ্রেটার আপনাকে বলে লেভেল অফ গ্রেডেশন দেখছেন, আমি আমার হাবিবকে দেখতে চাই, মুসা কালিমুল্লাহ খোদাকে দেখতে পাই না, অপরদিকে আমার রাসূল যখন দৌড়ে নবুয়ত এসেছিল রাতের পর রাত জেগে জেগে ইবাদত রিয়াজত নামাজ পে নামাজ কায়াম পে কায়াম রুকু পে রুকু, আমার রাসূল এত বেশি নামাজ পড়ে আল্লাহ রাসূলের কদমেতে ফুসা পড়ে যায়, এত বেশি নামাজ পড়ে আল্লাহ রাসূলের কদম মোবারকে ফুসা পড়ে যায়, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেয় যাও যাও জিব্রাইল আমার হাবিবকে যে বলে একটু কম কম ইবাদত করতে, মুহাম্মাদের কষ্টের জন্য আমি আল্লাহ কষ্ট পাচ্ছি, যাও জিব্রাইল এসে যায় ইশা আল্লাহ রাসূলকে বলে ইল্লা কলিলা, এই রাসূল তোরা বসবি তো করো একটু কম কম ইবাদত করো, আপনার কষ্টের জন্য আল্লাহ কষ্ট পাচ্ছে, আমার রাসূল বলে ও জিব্রাইল আমি মুহাম্মদ কেন রাজাকে তুমি কি জানো, আমি নবী মুহাম্মদ আমার বিশ্বাস আমার এই রাজাকে কষ্ট করার পরিবর্তে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুহাম্মদের কষ্টের খাতিরে আমার গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবে, নবী রাত জাগছেন কাদের জন্য জোরে বলুন, আমাদের জন্য উম্মত দুধ দূর লাগে, আমাদের জন্য আমরাই তো উম্মত নাকি? আমাদের জন্য নবী রাত জাগে, আর নবীর জন্য কষ্ট করে এত মানুষ বসে আছে, অনেকে ঠেঙে বালিশ দিয়ে ঘুমোচ্ছে কাদের জন্য? শুনতে পেয়েছেন? এত মানুষ কষ্ট করে বসে আছে সেই থেকে, কানের ধারে মাইক গাঁক গাঁক করে বাজছে, ঘুমো হচ্ছে না, অথচ এখানে এসে বসতেও না, ভাড়াটে হুজুররা আসবে, ওরা বকবে আর বোকা মুসলমান সব সুবহানাল্লাহ করবে, কুটুম এসছে বাড়িতে গপ্প করছে, অনেকে দেখবেন এসব কথা শুনলে অনেকে রেগে ফায়ার হয়ে যায়, বুঝলে তোরা আর হুজুর খুঁজে পাচ্ছি না কি, রেগে যায় রেগে যাবে। অনেকে ভাবছেন ভাইজান এইসব ওয়াজ করলে আপনার দাওয়াত করে, একবার করে দ্বিতীয়বার এটা মুখ করে না, একবার করে আর দ্বিতীয়বার আমার মুখ করে না, আর দ্বিতীয়বার দাওয়াত মানে লাইফ টাইম ভ্যালিডিটি, এটা মাথায় রাখবে। কি আছে হক কথা বলবো আমরা, মৌলানা হুজুর মোদী সাহেব মোবাল্লেক সাহেব আমি সাহেব বাপরে বাপ, পনের বিরুদ্ধে ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে হারাম করে বলে কি।